السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لله تبارك وتعالى أهلين من النار. قالوا: من هم يا رسول الله؟ قال: أهل القرآن هم أهل الله وخاصته، أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে একটি দিনী মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধনী অনুষ্ঠানে আসার, বসার এবং এলমে ওহী সম্পর্কে দু একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ দান করলেন। এজন্য প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মৌখিকভাবে শুকরগুজার হই, মহব্বতের সাথে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে ওলামায়ে কেরাম বসেছেন, দিনের ছাত্র শিক্ষক বসেছেন। দিনের ছাত্র এবং শিক্ষকের যে মজলিস হয়, এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দাম রাখে, অনেক মর্যাদা রাখে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন: আর দুনিয়া মালউনাতুন ও মালউন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া অভিশপ্ত, আর অভিশপ্ত মানে আল্লাহর রহমত থেকে দূরে। দুনিয়ার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই, দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। তবে কয়েকটা জিনিস অভিশপ্ত নয়, আল্লাহর রহমত থেকে দূরে নয়, বরং সেগুলি আল্লাহ তাআলার রহমতের অতি নিকটে। ইল্লা যিকরাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জিকির, ওয়া ওয়ালাহু, আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি, আও আলিমান আও মুতাআল্লিমা, দিনের ছাত্র এবং দিনের শিক্ষক তারা অভিশপ্ত নয়, তারা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে নয়, বরং তারা আল্লাহ তাআলার রহমতের নিকটে। এই হাদিস প্রমাণ করে যারা দিনের ছাত্র হবে, শিক্ষক হবে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের নিকটে থাকবে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের অংশীদার হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে এরকম দিনের ছাত্র এবং শিক্ষক, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের অংশীদার, ওই সমস্ত খাস বান্দাদের সাথে বসার জন্য তৌফিক দান করেছে। যারা এই ধরনের দিনী মাদ্রাসায় পড়তে আসে, পড়াতে আসে, যারা শিক্ষার্থী হন এবং শিক্ষক হন, তাদেরকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে, নির্বাচন করে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমি বাছাই করি, নির্বাচন করি আমার কিতাব তথা কোরআনে কারিমের এলেমের উত্তরাধিকার হিসেবে। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে যারা দিনী মাদ্রাসার ছাত্র হন, শিক্ষক হন, তাদেরকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করেছে, নির্বাচন করেছে। আল্লাহ তাআলা বাছাই করেছেন, নির্বাচন করেছেন, এটা অবশ্যই শ্রেষ্ঠ, অবশ্যই সেরা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছুই সৃষ্টি করেছেন, কিন্তু সব কিছুকে নিজের জন্য বাছাই করেন নাই, মনোনীত করেন নাই, নির্বাচন করেন নাই, কিছু কিছু জিনিসকে করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা বলেন যে আমি অনেক কিছুই সৃষ্টি করি, অনেক কিছুই বানাই, কিন্তু কিছু জিনিসকে আমি নিজের জন্য নির্বাচন করি, মনোনীত করি, আমি বাছাই করি। এই দিনের ছাত্র আর শিক্ষক যারা হয় এই ধরনের মাদ্রাসায়, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দয়া আর করুণায় বাছাই করে, নির্বাচন করে এই ধরনের মাদ্রাসায় আসার জন্য এবং নিজের জীবনের মূল্যবান সময়কে অতিবাহিত করার জন্য সুযোগ দান করেন। এই জন্য সকলেই আমরা এই নেয়ামতের শুক্রিয়া শুকর আদায় কল্পে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে দিনাজপুর জেলার সর্ববৃহৎ মাদ্রাসা নিউটাউন হাফেজি মাদ্রাসা কওমি মাদ্রাসার স্বনামধন্য যোগ্য মুহতামিম সাহেব উপস্থিত আছেন এবং অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন, মাদ্রাসার কমিটির লোকজন উপস্থিত আছেন। আমি সকলের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই, সেটা হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষাকে ইবাদত বানিয়েছে। এই দিনী মাদ্রাসার যে শিক্ষা, এই শিক্ষাটা সরাসরি ইবাদত, ডাইরেক্ট ইবাদত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর ইবাদত কি জিনিস, যে ইবাদত যতদিন এই পৃথিবীতে আছে ততদিন এই পৃথিবী আছে, আর যখন ইবাদত থাকবে না এই পৃথিবী থাকবে না। এই ছোট ছোট বাচ্চারা যে কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআনে কারিম তারা পড়তেছে আর শিক্ষকরা তাদেরকে শিখাইতেছে, এটা ডাইরেক্ট ইবাদত। এই ইবাদত যতদিন আছে আল্লাহ তাআলা পৃথিবী ততদিন রাখবেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ উচ্চারণকারী, জিকিরকারী তথা ইবাদতকারী একজন বান্দাও যদি উপস্থিত থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাতিরে কিয়ামতকে পিছাইয়া দিবেন, এই পৃথিবীর কিয়ামত তথা ধ্বংস অনিবার্য করবেন না। এই ছাত্ররা কোরআন শরীফ পড়বে, শুধু আল্লাহ আল্লাহ করবে তাই নয়, শুধু আল্লাহ আল্লাহ করবে এটা তো জিকির, শুধু এটাই করবে না, তারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে। সবচেয়ে বড় উত্তম জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরকে কোরআনে কারিমের তেলাওয়াত বলা হয়েছে, আফজলু জিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত। এই জন্য এই কোরআনে কারিমের বিশুদ্ধতম তেলাওয়াত কিভাবে হয়, কিভাবে বাচ্চারা পড়ে, কিভাবে পড়াইতে পারে, সেই শিক্ষাটা এখানে দেওয়া হয়। এজন্য এই শিক্ষাটা সরাসরি ইবাদত। স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা, এই শিক্ষাটা ইবাদত নয়, দুনিয়ার প্রয়োজনের জন্য সেই শিক্ষার প্রয়োজন আছে আমরা অস্বীকার করছি না, কিন্তু সেই শিক্ষাটাকে ইবাদত বলা যায় না। স্কুল কলেজ ভার্সিটির যে শিক্ষা, ওই শিক্ষার উপকারিতা কার্যকারিতা কতদিন থাকে জানেন? যতদিন মানুষের হায়াতের বুঝি থাকে, হায়াত যতদিন থাকে ততদিন কিছু উপকার পায়, কিন্তু যখন মৃত্যু হয়ে যায়, যখন এই দুনিয়ার জগৎ ছেড়ে যায়, তখন ওই শিক্ষার উপকারিতা কার্যকারিতা রহিত হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ইবাদতের জন্য যে শিক্ষা দিয়েছেন, কোরআনে কারিমের শিক্ষা, এলমে ওহির শিক্ষা, এই শিক্ষার উপকারিতা কার্যকারিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে রেখেছেন, দুনিয়াতে রাখবেন। শুধু দুনিয়াতে রাখবেন তাই নয়, আখেরাতে ওই শিক্ষার উপকারিতা কার্যকারিতা বান্দাকে উপকার পৌঁছাবে, এরকম ভাবে কবরের জিন্দাগিতে উপকার পৌঁছাবে, ভুলসেরাত মিজান হাসর নাসর সব জায়গায় উপকার পৌঁছাবে, এমনকি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমাদের বড়রা বলেন হাদিসের আলোকে, যে শুধু জান্নাত পর্যন্ত পৌঁছা দিয়েও ক্ষান্ত হবে না, এই শিক্ষার উপকারিতা বান্দাকে জান্নাতেও প্রমোশনের ব্যবস্থা করে দিবে। একজন হাফেজে কোরআনকে কি বলা হবে জানেন? কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনকে বলা হবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজে কোরআন, তুমি এক একটি আয়াত তারতিলের সাথে তেলাওয়াত করো, তাজবীদের সাথে তেলাওয়াত করো, আর তুমি উপরের দিকে চড়তে থাকো, পড়ো আর চড়ো উপরের দিকে, চড়ো চড়তে চড়তে এক একটি আয়াত পড়ো আর চড়ো, তোমার আসন হবে ওই জায়গায় যে জায়গায় তোমার তেলাওয়াত শেষ হবে। ভাই, জান্নাতের সর্বোচ্চ মাকাম, সবচেয়ে উচ্চ মাকাম হলো জান্নাতুল ফিরদাউসের মাকাম, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফেজে কোরআনের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহ রসুল রিসালতের জোবানে ঘোষণা দিলেন যে তোমার আসন হবে ওই জায়গায় যেই জায়গায় তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতের উচ্চ মাকাম। তো ভাই, একজন তেলাওয়াতকারী এত বড় মর্যাদার অধিকারী হবে। এজন্য ভাই, আমরা যারা অভিভাবক বৃন্দ আছে, আমি দু একটা কথা বলে শেষ করব। আমাদের দিনাজপুর জেলার সর্বজন শ্রদ্ধেয় আলেম বুজুর্গ হজরত মাওলানা আব্দুল কাইম সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া এখানে উপস্থিত আছেন, নিউ টাউন মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর উপস্থিত আছেন, তিনি মূল আলোচনা করবেন। আমি শুধু মজমা জমানোর জন্য দু একটা কথা বলছি, দু একটা কথা বলছি আমলের জন্য শুনেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষাটাকে বড় নেয়ামত বানিয়েছে। ইবাদত মানেই নেয়ামত, এই শিক্ষা এটা বোঝা নয়, এটা দেশের জন্য জাতির জন্য বোঝা নয়, এটা হলো নেয়ামত, বহুত বড় নেয়ামত আল্লাহ। আপনাদের এই এলাকায় এরকম একটা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনারা এতে খুশি আনন্দিত না বেজার বলেন দেখি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসে আছে এই শিক্ষার শিক্ষার্থী যারা হবে, শিক্ষক যারা হবে, তারা রহমতের নিকটে থাকবে, আল্লাহর রহমতের সব নিকটে থাকবে। তারা কেমন? আল্লাহ তাআলার ভিআইপি লোক, পার্সোনাল লোক, তারা যা চাইবে আল্লাহর কাছে, যে আবদার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আবদার রক্ষা করবেন, পুরা করবেন। বরং হাদিসে এরকমও পাওয়া যায় যে তারা যদি কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন পড়াপড়ির কারণে, যদি ব্যস্ততার কারণে চাইতে নাও পারে, যারা চাইবে তাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ দিবেন তার চেয়ে বেশি এদেরকে আল্লাহ তাআলা দান করবে। বুখারী শরীফের হাদিসে আছে এরকম বান্দারা, দিনের ছাত্র যারা হয়, শিক্ষক যারা হয়, তারা আল্লাহর কাছে যা চায় তাই পায়। ওয়ালা ইনসালানি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইনসালানি লাউতিয়ান্নাহু, তারা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তাদের আবদার রক্ষা করি, তাদের চাওয়া আমি পুরা করি। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, তারা যদি আমার কাছে কোনো মুসিবত থেকে, কোনো বিপদ থেকে যদি পানাহ চায়, তাহলে আমি তাদেরকে সেই মুসিবত আর বিপদ থেকে আমি পানাহ দিয়ে দিই। এরকম ভাবে আল্লাহ তাআলা তাদের সব ধরনের চাওয়া পাওয়াকে পুরা করে থাকে। আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন একবার, ইয়া হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কিছু ভিআইপি লোক আছে, পার্সোনাল লোক আছে, যাদেরকে আহলুল্লাহ বলা হয়, আল্লাহর ভিআইপি লোক, পার্সোনাল লোক, তারা আল্লাহ তাআলার খাস লোক, পরিবারস্থ লোক, আল্লাহ তাআলা তাদের সব ধরনের চাওয়া মঞ্জুর করে থাকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, কাল আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো কোরআনওয়ালা কিছু লোক। ভাই কোরআনওয়ালা কারা? আপনি আমাদের দেশ শুধু নয়, পৃথিবীতে যাচাই বাছাই করে দেখবেন, গবেষণা করে দেখবেন যে কোরআনওয়ালা লোক কারা। আসলে কোরআনওয়ালা কাদেরকে বলা হয় তারা খেয়াল করেন ভাই, আমরা আমাদের দেশে কিছু লোককে বলি বাদামওয়ালা, কিছু লোককে বলি দুধওয়ালা, কিছু লোককে বলি রিক্সাওয়ালা। তো আমি আপনিও তো রিক্সাতে উঠি, কিন্তু আমাকে আপনাকে রিক্সাওয়ালা বলা হয় না কোনোদিন। আমি আপনিও দুধ পান করি, গ্লাসে দুধ হাতে নিয়ে দুধ পান করি, কিন্তু দুধওয়ালা বলা হয় না। আমি আপনি দুই একদিন কাপড় সেলাই করি, কিন্তু আমাকে আপনাকে দর্জি বলা হয় না, সই সুতো আমার কাছেও আছে। দর্জি কাকে বলা হয়? যে ব্যক্তি সবসময় এটাকে পেশা বানিয়ে নিয়েছে। তো ভাই কোরআনওয়ালা কোন ব্যক্তি? কোরআনওয়ালা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি 24 ঘন্টা সময়ের অধিকাংশ সময় কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের মোতালা, কোরআনে কারিমের অর্থের মোতালা, ব্যাখ্যার মোতালা, যারা অধ্যয়ন করতে থাকে, পড়তে থাকে, ব্যস্ত থাকে এই কাজ নিয়ে, তাদেরকেই বলা হয় আহলে কোরআন, কোরআনওয়ালা। তো ভাই কোরআনওয়ালা একমাত্র দিনী প্রতিষ্ঠান এই কওমি মাদ্রাসাগুলোতে পাওয়া যায়। এই জন্য এই কওমি মাদ্রাসা এটা দেশের জন্য রহমত, দেশের জন্য বহুত বড় রহমত, সম্পদ। এটাকে অবজ্ঞা না করা, উপেক্ষা না করা ভাই। যদি আমার আপনার দেশে যদি সম্পদ না থাকে, নেয়ামত যদি না থাকে, তাহলে আপনি কি নিয়ে বড়াই করবেন? আল্লাহ তাআলা তো কোরআন হাদিস, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যদি ইবাদত না থাকে তাহলে আমি পৃথিবী রাখবো না। তো ভাই এই সমস্ত ছাত্ররা ইবাদত করতেছে, এমন ইবাদত করতেছে যে ইবাদত পুরা পৃথিবীকে টিকিয়ে রাখবে, আসমানকে আসমানের জায়গায়, জমিনকে জমিনের জায়গায় টিকিয়ে রাখবে। এই জন্য এগুলিকে বোঝা মনে না করা, কেউ বোঝা মনে করবেন না। অনেকে মনে করে যে কওমি মাদ্রাসায় ছাত্র দিয়েছি, কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, কি করবে। আসলে ভাই আমাদের বড়রা তো বলেন যে কোরআনে কারিমের তেলাওয়াত শুধু নয়, বড়রা তো বলেন যে যারা সহি শুদ্ধ ভাবে, তারা খেয়াল করেন ভাই, সহি শুদ্ধ ভাবে আজান যে আছে না, আজান আর ইকামত, আজানের মধ্যে এরকম ভাবে, আজানের মধ্যে 17টা বাক্য আছে, 17টা বাক্য আছে, আর একামতের মধ্যে এরকম 19টা বাক্য আছে, এই সতেরোটা আর উনিশটা বাক্য যদি কেউ সৈশুদ্ধ ভাবে শিখে মোয়াজ্জিনি যদি করে তাহলে সেও না খায় থাকে না। অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এই পৃথিবীতে যারা মোয়াজ্জিনি করে আলহামদুলিল্লাহ তারাও খুব সুন্দরভাবে স্বচ্ছলভাবে জীবনযাপন করছে। আর যারা মাদ্রাসায় পড়বে কোরআন হাদিস শিখবে আলেমে দিন হবে হাফেজ হবে আলেম হবে আমলকারী হবে তাদের খাওয়ার অভাব হবে এটা ভাই। যারা ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন নাই দিন সম্পর্কে যারা জানে না অজ্ঞ মূর্খ তারা এই ধরনের ধারণা করবে। খাওয়ার কোনোদিন অভাব হয় না ভাই, খাইতে পারবে না, খায়া শেষ করতে পারবে না, ভাত খাবে না সে বিরিয়ানি খাবে সবসময়। ভাই আমি আপনি সাধারণ মানুষ একটা চৌধুরী বাড়ির মনে করেন একটা চাকর যদি হয় যে চৌধুরী বাড়ির চাকর না খায় থাকে কোনো সময় কেউ কল্পনা করে? মানুষ মনে করে কি চৌধুরী বাড়ির চাকর এ যদি না খায় থাকে তাহলে চৌধুরীর জন্য এটা অসম্মান, এটা কলঙ্কজনক। চৌধুরী একথা মনে করে যে আমার চাকর কোনোদিন না খায় থাকবে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিবারের লোক যারা খাস লোক যারা তারা কোনোদিন না খায় থাকবে? তারা কোনোদিন অভাব অনটনের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে? এটা কোনোদিন হইতে পারে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। হে নবী আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি এই জন্য নয় যে আপনি কষ্ট করবেন, আপনি দুর্ভাগ্যতার শিকার হবেন, আপনি দুঃখ উঠাবেন, এই জন্য আমি কোরআন দিই নাই। বরং আমি কোরআন দিয়েছি এই জন্য যে আপনি দুনিয়ারও বাদশাহ হবেন আখেরাতেরও বাদশাহ হবেন। তো ভাই এই জন্য যারা কোরআনে কারিম পাইছে তারা দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ। ভাই বাদশাহই কাকে বলে এটাও তো আমরা বুঝি না, বাদশাহী কাকে বলে এটা আমরা বুঝি না। একজন ক্ষমতার মসজিদে বসে আছে দেখেই বাদশাহী বলে না। প্রকৃত বাদশাহী হল আল্লাহ তাআলার বাদশাহী। আল্লাহ তাআলা যাকে বাদশাহী হিসেবে ঘোষণা দিবে সে বাদশাহ। এজন্য ভাই একজন মুমিন ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করবে, এখানে দ্বীনের ছাত্ররা শিক্ষকরা কোরআনে কারিমের তেলাওয়াত করবে, এর চেয়ে উত্তম জায়গা আর কিছুই হতে পারে না। এই জন্য অভিভাবক বৃন্দকে আমি সর্বশেষ অনুরোধ করবো এটাই ভাই, যারা এখানে ছাত্র দিয়ে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া আর মেহরবানি। আপনারা ছাত্র এখানে দিতে পেরেছেন এই জন্য আপনারা তাহদিস নেয়ামত হিসেবে আল্লাহ পাকের নেয়ামত হিসেবে দিল দিল থেকে শুকর আদায় করেন, কারিমতুর শুকর বেশি বেশি আদায় করেন। এটা আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছে। যে ছাত্রগুলো তোমরা এখানে আসছো তোমরাও মনে করবে যে তোমরা নিজ বুদ্ধি আর অভিজ্ঞতার দ্বারা তোমরা আসছো তা নয়, তোমাদের পিতা মাতার বুদ্ধির কারণে আসছো তা নয়, তোমাদেরকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে নিয়ে এসেছে। এজন্য আমরা সকলেই আনন্দিত থাকব, খুশি থাকব। যারা অভিভাবক বৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমি সকলের কাছে সর্বশেষ অনুরোধ করব এটা যে আমাদের মহতাবি সাহেব হুজুর নিউ টাউন মাদ্রাসা বড় মাদ্রাসার অনেক বড় মাদ্রাসা আমাদের নিউ টাউন মাদ্রাসায় 1250 ছাত্র এবার ভর্তি হয়েছে, এখনো ভর্তি চলছেই, এখনো আরো বাড়বে, হয়তো 1300 পুরো হয়ে যেতে পারে। এজন্য এই মাদ্রাসার অধীনে বহু মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ বিভিন্ন মাদ্রাসায় এই মাদ্রাসার পরামর্শক্রমে সহযোগিতায় এরকম ভাবে বিভিন্ন মাদ্রাসা পরিচালিত হয়। আপনারাও এরকম ভাবে বিভিন্ন মাদ্রাসায় গেছেন দেখছেন, এই জন্য হুজুরের কিছু মূল্যবান কথা আপনারা শুনবেন, নীতিমালার কথা শুনবেন, এই ধরনের মাদ্রাসা কিভাবে চলে, কিভাবে চালাইতে হয়, কিভাবে এখানে লেখাপড়া শিক্ষা দেওয়া হয়, কিভাবে ছাত্রদেরকে গড়া হয়, এগুলি সব কথা হুজুরের জুবান থেকে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার, অনুধাবন করার এবং আমাদের বাস্তব জীবনে আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।